واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا شرن کرو اي كتاب موسى الكتا شچلو بشش منونيتو ايبن شچلو رسول نبي وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا তাহাকে আমি আহ্বান করিয়াছিলাম তুর পর্বতের দক্ষিণ দিক হইতে এবং আমি অন্তরঙ্গ আলাপে তাহাকে নৈকট্য দান করিয়াছিলাম ওয়াহাবনা লাহু মির রাহমাতিনা আখাহু হারুন নবিয়্যা আমি নিজ অনুগ্রহে তাহাকে দিলাম তাহার ভ্রাতা হারুনকে নবী রূপে ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল إنه كان صادق الوعد وكان رسولا نبيا شرن کرو اي كتاب اسماعيل ار كتا شتو چلو پروتسروتي پارونه شتسروي ايبان شتشلو رسول نبي وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا সে তাহার পরিজন বর্গকে সালাত ও যাকাতের নির্দেশ দিত এবং সে ছিল তাহার প্রতিপালকের সন্তোষ ভাজন ওয়াজকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা স্মরণ করো এই কিতাবে ইদ্রিসের কথা সে ছিল সত্যনিষ্ঠ নবী ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা এবং আমি তাহাকে উন্নীত করিয়াছিলাম উচ্চ মর্যাদায় উলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়্যাতি আদামা ওয়া মিম্মান হামালনা وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا يا ريتهارا নবীদের মধ্যে যাহাদেরকে আল্লাহ অনুগ্রহ করিয়াছেন আদমের বংশ হইতে এবং যাহাদেরকে আমি নূহের সঙ্গে নৌকায় আরোহণ করিয়াছিলাম এবং ইব্রাহিম ও ইসরায়েলের বংশোদ্ভূত ও যাহাদেরকে আমি পথ নির্দেশ করিয়াছিলাম ও মনোনীত করিয়াছিলাম তাহাদের নিকট দয়াময়ের আয়াত আবৃত্তি করা হইলে তাহারা সিজদায় লুটাইয়া পড়িত ক্রন্দন করিতে করিতে فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا وهدر پر آشيلو اپدار تو پر بطيرا تهارا صلاة نشت کريلو و لالشا پر برشويلو شتران وهر آچري كوكر مي شستي پرتکو کريبه إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا কিন্তু উহারা নহে যাহারা তওবা করিয়াছে ঈমান আনিয়াছে ও সৎকর্ম করিয়াছে উহারা তো জান্নাতে প্রবেশ করিবে উহাদের প্রতি কোনো জুলুম করা হইবে না جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا يا স্থায়ী জান্নাত যে অদৃশ্য বিষয়ের প্রতিশ্রুতি দয়াময় তাহার বান্দাদেরকে দিয়াছেন তাহার প্রতিশ্রুত বিষয় অবশ্যম্ভাবী لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا সেখানে তাহারা শান্তি ব্যতীত কোনো অসার বাক্য শুনিবে না এবং সেখানে সকাল সন্ধ্যা তাহাদের জন্য থাকিবে জীবন উপকরণ تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا এই সেই জান্নাত যার অধিকারী করিব আমার বান্দাদের মধ্যে মুত্তাকীদেরকে